ولو سرك في يد البائع ثم في يد المشتري فقطيع بهما عندهما فقطيع بهما عندهما يرجو من نقصان كما ذكرنا وعنده لا يرده بدون إذن البائع للأيد الحادث ويرجو برب الثمن وإن قبله البائع فبثلاثة الأرباع لأن اليد من الآدمي نصف وقد تلفت بالجنايتين وفي إحداهما الرجوع فيتنسب ولو سرق في يد البائع ثم في يد আগের মাসালা ছিল যে একটা গোলাম কি সেই গোলামটা বায়ের কাছে চুরি করে রাখছিল আগে, এখন আর মুস্তারির কাছে এসে এটার হাত কাটা গেছে। আর এখানে মাসালা শুনত হইল যে বায়ের কাছে চুরি করছে, চুরি করার পর বায়ের মুস্তারির কাছে বেচে দিচ্ছে, মুস্তারির কাছে আসার পর সে আবারও চুরি করছে, এখন এই উভয় চুরির জন্য হাত কাটা বিচার, আগেরটাও আসছিল এইটাও আছে। তাহলে সাহেবানের মাসলা আগেরটাই, সাহেবানি আগে বলছিলেন চুর গাড়ি চুরের মাঝে মূল্যের যে ফরক সেই ফরকটা রুজু করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই গোলাম রে রদ করতে পারবে, কারণ হইল আইলে হাদিস নতুন একটা আয়াত যেটা মুস্তারির কাছে গিয়ে, আর আইলে হাদিস এবং আইলে কাদিম দুইটার উপরে হাত কাটা হইল, তার এখানে তো আইলে হাদিসের কারণে হাত কাটা গেছে। তাই এমন করবে কি হাত কাটার কারণে সে চার ভাগে একবার রুজুবের নুকসান করতে পারে, চার ভাগে এক। আর যদি বায়ে ঠিক আছে তোমার আমার দুজনের স্মৃতি কাটছে হাত কাটছে এটা আমার দিয়ে দেয়, যদি নিয়ে যায় তাহলে এই ক্ষেত্রে মুস্তারি বায়ের কাছ থেকে তো টাকা ফেরত নিব, টাকা ফেরত নিব চার ভাগে তিন, যে টাকা দিছিল টোটাল টাকা পাবে না চার ভাগে তিন, কারণ হইল যে এর যে হাত টাকাটা গেছে দুইটা চুরি, কারণ একটা চুরি হলো বায়ের চুরি আরেকটা চুরি হলো মুস্তারির চুরি। তো হাত কাটা গেলে এক হাত যদি কাটা যায় তাহলে তাহলে 1000 টাকা যদি বিক্রি করে থাকে তাহলে 500 টাকা এটা গেল গা, তাহলে গোলামের দাম হলো 500 টাকা, কিন্তু যে 500 টাকা গেছে এই 500 টাকা তো অর্ধেকটা গেছে মুস্তারির কাছে আইসে চুরি করার কারণে আর অর্ধেকটা গেছে বায়ের কাছে, তাহলে 500 অর্ধেক করলে তাহলে 250 টাকা মুস্তারি বচ্চা যাইতেছে তার নিজের পক্ষ থেকে, তাহলে ফেরত নিবে বায়ের কাছ থেকে তিন ভাগ চার ভাগে তিন ভাগ। ওলাম সারা কাটিয়ে দিন ভাই, আগে গোলাম চুরি করে পিয়া দিন ভাই বাইকে হাত শূন্য পিয়া দিন হ্যাঁ মুস্তারিকে হাত মেরে চুরি করে বা কুতিয়া দিলি মা দুনু চুরি কে ওয়াজহ সে উনকা হাত কিয়া কিয়া গিয়া ইন্নাহুমা ইয়াজিউ বিল নুকসান কামা যাকাত। ওনারা সাহেবাই যে বলে যে সে যখন কিনছে কিনার সময় এটার মধ্যে আয় যে চুরি রায় এটা গোপন করছে। এখন আর মার্কেটের মধ্যে তো দু ধরনের গোলামি বিক্রি হয়। শাস্তি হওয়ার আগে, শাস্তি হওয়ার আগে যে এই গোলাম চুরি করছে তার হাত কাটা দেব, মামলা দিন আছে বিচারাধীন, চুরি যদি সাব্যস্ত হয় তাই এটার দাম 200 টাকা কম, আর হাত কাটলে এটার দাম 1000 টাকা। তাই ওই যে 200 টাকা, এই 200 টাকা সে কি করবে? ফেলে দেবে। আয়াত গোপন করছে যেহেতু আয়াত গোপন করার কারণে যখন মুশতারির কাছে আয়াতটা ধরা পড়ছে তখন এই আয়বের কারণে সে ফিরত দিতে পারে, ফিরত দেবে। কিন্তু মুস্তাহিক কাছে এসে চুরি করার কারণে এটার মধ্যে আয়বের জাদি লাহেক আছে, আর এই আয়বের জাদিদের কারণেও শাস্তি হয়েছে। তাহলে শাস্তিটা শুধু খালি তার কাছে আয়ব থাকার কারণে হয়েছে এরকম না, যখন উভয়জনের তাহলে ভাইয়ের আয়ব আসিল আসিল কিন্তু নতুন আর তা আয়ব আছে, আর নতুন আয়ব হইলে তখন মুভি কি করতে হয় না, বিরল আর যখন মুভি ফিরত দিতে পারে না তাজ্জার হয়ে যায়, তখন তাজ্জুরের হালতের মধ্যে রুজু নুকসান, মুভি আছে কিন্তু দেওয়া সম্ভব না, এই জন্য রুজু নুকসান। ওয়াইন্দাহু লা ইয়ারুদুহু বিদুনি রিজাই বাই আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লা ইয়ারুদুহু ইস গোলাম কো মুস্তারি রদ নেই করেগা আর সে রুবের সামান নিয়ে আসবে, রুবের সামান নিবে অর্থাৎ মুস্তারির অন্যায়ের কারণ এবং বায়ের অন্যায়ের কারণে তার হাত কি গেছে কাটা গেছে, তাহলে নিঃশ্রে নিষ্পদাম হয়েছে। তো নিষ্পদাম হইলে বায়ের অন্যায়ের কারণে নিঃশ্রের নিষ্প গেল, আর মুস্তারির অন্যায়ের কারণে নিঃশ্রের তাহলে নিঃশ্রের নিষ্প রূপে সমান হইতেছে। ওয়েল জিউ বি রূপে সমান আর সমানকে এক চৌথাই হিসা মুস্তারি বায়ের সে কিয়া করে রুজু বায়ু কাবিল হন বায়ে। এখন বাইরে যদি কয়ে যাচ্ছে ঠিক আছে হাত কাটছে অসুবিধা নেই আমারে দিয়ে দেবো গোলাম, ওই কাবিলা হল বাই আগের গোলাম কো বাইরে কবুল করে ফাবি সালাসাতিল আরবা, ফাবি সালাসাতিল আরবা ইনি মুস্তারি বাইসে হ্যাঁ এ তিন চৌথাই হিসা, তিন চৌথাই হিসা চার ভাগে তিন ভাগ, তিন চৌথাই হিসা কেয়া করে রুজু করে মুস্তারি বাইয়ের কাছ থেকে তিন ভাগ ফিরত দিবে চার ভাগে তিন লি আন্না লিয়াদা মিনাল আদামি নিসফু, কেন লি আন্না লিয়াদা মিনাল আদামি নিসফু ইসলিয়ে কি হাত আদমি কা নিসফু হয় ওকাত তালাফাত বিল জিনায়াতাই আর ও হালাক হওয়া দু জনায়াত কি হবে ওয়াফি ইহদাহুমা আর রুজু আর মুস্তারি দুই জনায়েতের মধ্যে এক জনায়েত, এক জনায়েতে ইয়া রুজু করতে হবে পায়াতান আসা, তাহলে এটা কী হবে নিঃস্ব, তো নিঃস্ব হইলে ওয়ালাউ তাদাওয়ালাতুল আইদি সুম্মা কুতিয়া ফি ইয়াদিল আখিরি লাজাল বাআতু বাদুহুম আলা বাদিন ইনদাহু কামা ফিল ইসতিহকাক وإنما يجو الأخير على بائه ولا يجو بائه على بائه لأنه بمنزلة العين وقوله في الكتاب ولم يعلم المشتري يفيد على مسبهما لأن العلم بالعيب لذنبه ولا يفيد على قوله في الصحيح لأن العلم بالاستحقاق لا ينور إذن عرفت السورة مصنف رحمة الله عليه سورة تهلوي যে একজনে গোলাম একটা বেচছে যে চুর চুরি করছে তার কাছে চুরি করার পরে একজনে কাছে দিচ্ছে জায়েদে জায়েদে নিয়া এটা বিক্রি করছে বকরের কাছে বকরে নিয়া বিক্রি করছে আমরের কাছে আমরে নিয়া বিক্রি করছে জায়েদের কাছে একজনে এভাবে বিক্রি হয়ে গেছে জাহিদের কাছে যাওয়ার পর ওই যে ভাইয়ের কাছে চুরি করছিল চুরি মামলা উঠছে চুরির মামলার কারণে তার হাত কেটে গেছে এখন এই সুরতের মধ্যে ভাইয়েদের মাঝখানে আরো তিনজন হয়ে গেল এক বা প্রথম একেবারে চতুর্থ নম্বরের থেকে নিয়ে কেমনে এই রুজুবি নুকসান করা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসলাক হলো যে জাহেদে তার আগে আমরের থেকে নিবে আমরে বকরের থেকে নিবে বকরে জাহেদের কাছ থেকে নিবে জাহেদে মূল মালিকের কাছে এর আর ইমাম আবু হানিফা এই ইস্তিহকাকের মাসালা জেনেভাবে ইস্তিহকাকের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা জিনিসের মধ্যে হকদার থাকে শরীকে আছে অপর শরীরকে টোটালটা যদি বেচে ফেলায় বেচে ফেলে এরকম যদি তিন চারজনের কাছে বিক্রি হলে যে মূল্যালি মুস্তাহেক সে চলে যাবে যার কাছে এখন আমার আছে হ্যাঁ তার কাছ থেকে নিয়ে নি নিয়ে নিলে যার কাছ থেকে নিছে সে আগে যে তার কাছ থেকে কিনছিল সে তার কাছ থেকে নিবে আবার সে তারপরের জন্য তারপরের জন্য তারপরের জন্য তারপরের জন্য গিয়ে বাইরের কাছে না ওই যে মূল মূল বাইরের কাছে সুতরাং কারণ হইল যখন বায়ে বিক্রেতা বেসলো বেসার পর জাহেদে কিনছে জাহেদের কাছে বকরে বকরের পর আমরে আমরের পর জাহেদ জাহেদের কাছে তো জিনিসটা আছে জাহিদের পরে আমর আছে মনে করি আমরে বকরের কাছ থেকে নিতে পারবে না কারণ আমরে জাহিদের কাছে বিক্রি করিয়া হারেস্টির মুখ হয়ে গেছে আমরে বকরের কাছে বিক্রি করিয়া সে কি হয়ে গেছে হাবেসলির মুভি আর কোন মুভির মধ্যে যদি হাবেসলির মুভি হয়ে যায় তাহলে ওটার মধ্যে রুজুকির নুকসান করা যায় না সুতরাং এই কারণে ওনারা সাহেবেনে আয়বের মাসালার উপর কেস করছেন সাহেবেনে আয়বের মাসালার উপর কেস করছেন আর মামা বন্ধুরা আসতে থাকে তিনজনের এই গোলাম একে বাদে দিগার মুবাদালা হোক বদলে রহমতুল্লাহ বাইইন এক দুসরে সে কিয়া করে রুজু করে কানা বিল ইস্তিহকার জেসে কে ইস্তিহকার কি মাসালা এইটাও ইস্তিহকারের মঞ্জিলার মধ্যে সুতরাং এটার মধ্যে ওই রুজু না করে বিমান তারা নিজ ইচ্ছায় আরেকজনের কাছে এটা তাসারুফ করেছে, আর তাসারুফ কেমন তাসারুফ করছে অন্যের হক এসে গেছে। সুতরাং এই জায়গার মধ্যে সে হারিস মুগি হওয়ার কারণে পরবর্তী যারা আছে আর কেউ কারোর কাছ থেকে রুজু করতে পারবে না। শুরুতে সাহেবের কল অনুযায়ী এই এবারটার অর্থ দায়ক হয়, কারণ হলো কি যে আয়েবের সাথে বিক্রি করার সাথে আর যদি মুস্তারি দেহে দেখতে যদি নেয় তাহলে বোঝা গেল যে এইটার উপরে এই আয়েবের উপরে সে রাজি আছে, অতএব এই জায়গার মধ্যে ফিরত দেওয়ার কোনো পথ নেই। তাহলে বোঝা গেল যে মুস্তারি এই আয়েবটা সম্পর্কে জ্ঞাত ছিল না, তাহলেই রুজবির নুকসান করত। আর যেহেতু এই পুরাণ আসার মধ্যেই কোন ফায়দা নাই, অর্থাৎ এটা না হইলেও রুজু করতে এটা তার কোন কি নাই وشرطاً براءةً من كل عيب فليس له أن يرده بعيب وإنما يسمى العيوب بعددها. وقال الشافعي لا يصح البراءة بناء على مذهب أن الإبراء للحقوق المجهولة لا يصح، وهو يقول إن كان بالإبراء معنى التمليك حتى يرتد بالرد، وتمليك المجهول لا يصح. যে জিনিসই আছে তোমার কাছে আমি এটা তোমার আয়ের দায় দায়িত্ব আমার। যদি এইভাবে করে বিক্রি করে যে এটা যা আছে তাই তোমার কাছে বেচলাম, এর মধ্যে যত ধরনের আয় আছে সমস্ত আয়ের থেকে আমি কি মুক্ত, অর্থাৎ দায় দায়িত্ব আমার নাই, অর্থাৎ তোমার এই আয় সহ নীতি কিন্তু কি কি আয়ব আছে এটা উল্লেখ করে, নাম সংখ্যা এগুলি কি করে না উল্লেখ করে। তাহলে এই সুরতের মধ্যে কোন একটা আয় যে কোন ধরনের কোন একটা আয়ের কারণেও মুস্তারি বায়েকে মুভি রদ করতে পারবে না। এটা হলো কারণাসলাক ইমাম আবু হানিফা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সমস্ত আইন থেকে দায় মুক্তি গ্রহণ করা এটা সহি, সমস্ত আইন থেকে যে সমস্ত আইন থেকে যা আছে সবের থেকে আমি দায় মুক্ত, অর্থাৎ দায় দায়িত্ব আমার নাই, এটা এই এইভাবে শর্ত করে বিক্রি করা এটা সত্যি আছে। সুতরাং নাই ভাসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন এই বেলায় হুকুকের মাঝুলার থেকে বড় জাহির করতেছে, হুকুকের মাঝুলার থেকে কি করতেছে বড় জাহির, আর এটা কি নেই সাইড, হুকুকের মাঝুলার থেকে বড় করা কি নাই। উনি বলেন যে একবার অর্থ হইল মালিকানা মালিকানা থেকে বাদ দাও, এবরার অর্থ হলো কি যে এই যে যে সমস্ত আয়াতগুলি আছে এইগুলি মালিকানা আমি ছেড়ে দিলাম, মালিকানা থেকে কি দেওয়া বাদ দেওয়া, এই কারণে তো এবরার দ্বারা এবরাকে যদি কেউ এবরা যে মালিকানা এক জিনিসটা এবরাকে যদি কেউ রদ করে তাহলে রদ করার দ্বারা রদ হয়ে যায়, তাহলে মালিকানা যদি না হয় তাহলে তো রদ করলে এটা কি কি রদ করে। যেমন কোন এক ব্যক্তি কইল যে আমি যে তোমার কাছে জিনিসটা বেচছিলাম যে মূল্য তো বাকি আছিল বাকি দিয়েছি, ঠিক আছে আমি তোমার এই পয়সাটা মাফ করে দিই, এখন মুস্তাহি যদি কয় যে না আমি তোমার মাপ নিতাম না তোমার মাপ আমি নিলাম না, তাহলে এটা কি হয়ে যায় সহি হয়ে যায় না, তাহলে এখানে বরাত এদের একটা তাম দিল মৃত্যু আর মাঝুল মৃত্যুতে বরাত অর্জন করা এটা দেয় কতগুলি জিনিস তার মৃত্যু সেটা তো আগে জানা থাকতে হবে এইটা এইটা এইটা, এখন এই যেহেতু জানা নাই তাহলে মাঝুল মৃত্যুতে থেকে কি করতেছে যে এটা ফাসিক শর্ত, সুতরাং এটা কি হবে না। ওমান বা আব্দান ওশারাতাল বারাআতা মিন কুল্লি আইবিন, কিসিনে গুলাম বেচা ও শর্ত কিয়া বারাআত কা হর আয়েত, এই গুলাম সমস্ত আয়েত থেকে সমস্ত গুলামের যত আয়েত আছে সমস্ত আয়েত থেকে আমি অর্থাৎ আমার দায়িত্ব, ফালাইসা লাহু আইয়াদহু বি আইবিন, তো মুস্তারি কে লিয়ে জায়েজ নহীঁ হ্যায় কি কিসি আয়াত কে কিসি ভি আয়াত কে বজা সে উসকো কিয়া করে, ওয়াইলা মিসমিল উলুবা বি আদাদিহা, আগরচে আয়াত কো শুমার করকে বয়ান নহীঁ কিয়া একটা একটা দে যায় যায় যায় যায় যায় বাস এই এক কথা কইলি সমস্ত আয়াত যে কোন আয়াত যদি আসো রদ করতে পারবে। ওয়াকাল শাফি لا يصح البراءة بناء على مذهب أن الإبران بحقوق المجهولة لا يصح، إمام شافعي رحمة الله عليه فرماتے ہیں لا يصح البراءة براءة کیا نہیں ہے صحیح نہیں بناء على مذهب أن الإبران بحقوق المجهولة لا يصح، إمام شافعي رحمة الله عليه مذهب ایک نیتی ہوئی لو হুকুকে মাঝুলা থেকে বারাত করা সহি, বিনান আলা আন্না মাযহাব বিনান আলা মাযহাবি উসকে মাযহাব কে উস পর বিনা করকে আনাল ইবরানি হুকুকি মাঝুলা হুকুকে মাঝুলা সে বারাত জাহির করনা লা ইয়াসিহু ইতিয়ানি হে হয়ে কো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কহতে হে জলিল আন্না বিল ইবরাই মানে তাবলীগ, এগরা কে আন্দর তামলিক কা মানা হ্যায় তাই তামলিক পেলে তামলিক কি হতে যে জিনিসগুলি আছে উল্লেখ না করলে তাহলে এখানে মুভি মজহুলের ইয়াতে যাবে হাত্তা ইয়ারতাদ্দা বিল্লাত ইহা থেকে হ্যাঁ আগার বরাকো রদ করে তুই তো রদ হয়ে যাত যদি নাই কেন নাই থাকতো তাহলে তো রদ করলে রদ হইতো না যেমন আমি নে চালে দ্বারা কুইয়া দিলাম যে যেভাবে যদি রদ করে তাহলে রদ হয় ওয়াতা মিলিকুল মজহুল লাগে আর মজহুল কা মালিকানা রানা না ولنا أن الجهالة في الإسقاط لا تبدي إلى المنازع وإن كان في جنه أكثر من لعدم الحاجة إلى التسليم فلا يكون مفسدة أمر بولي إذن جهالة توسع إسقاط إسقاط إسقاط ساكت تولي دو جهالة كيرنو دي إسقاط আর এসকাপ এটা অর্থাৎ এই জিনিসগুলি বা এই জিনিসগুলি কি বা এসকাপ যেটা এটা তামলিকের মানা তামলিক তো এলো মালিকানা অর্জন আর এটা এলো যদি বা মালিকানার কোনো বিষয় না এইগুলি কোনো দাতার মানে তাহলে এটি যে বাদ দেওয়া এগুলো এসকাপের অন্তর্ভুক্ত আর বাদ দিয়া দেওয়াটা এটা মুফসিলা গুনা যাব যে সব কিছু বাদ খালি এইটাই এটা মুফসিলা গুনা যাব আর ইমাম সাহেব রহমাতুল্লাহ বলছেন যে এটার মধ্যে এসকাতের মধ্যে মিফতিয়াতে মানার পাওয়া যায় হ্যাঁ যেন নান এটার মধ্যে মিফতিয়াতে মানাও পাওয়া কিন্তু এটার তো সপোর্ট করা লাগে না দেওয়া লাগে না জেমনান মিথ্যতে মানা পাওয়া গেলে এটা তো লেনদেনের কোনো বিষয় না যেহেতু লেনদেন এই এই এই জিনিসগুলি যদি আমি বাদ দিলাম এটা কোনো সময় দেওয়ার প্রয়োজন আছে বা নেওয়ার প্রয়োজন আছে এই জাতীয় তো কোনো বিষয় যেহেতু লেনদেনের কোনো বিষয় হয় যেহেতু লেনদেনের বিষয় নাই জেমনান মিথ্যতের মানা পাওয়া গেলেও লেকিন উসকো সপোর্ট করনা সপোর্ট করনে কি জরুরত নেই তসলিম সপোর্ট করনে কি জরুরত নেই পালা তা কোন মুসিদা মুসিদা সুতরাং এটা মুজিলাল মুনাজা তো হইতাছে আর মুজিলাল মুনাজা যখন হইতাছে না তখন এটা ويدخل في هذه البراءة العيب الموجود والحادث قبل القبض في قول أبي يوسف وقال محمد لا يدخل فيه الحادث وهو قول سبل لأن البراءة تتنابى بالسابق لأبي يوسف أن الغرزة إلزام الأبد في إثبات حقه عن صفة السلامة وذلك بالبراءة الموجود والحادث صحيح هذا يا لاشتي عشاء بوتسن যে যদি কোন ব্যক্তি এভাবে বিক্রি করে যে গোলাম আমি তোমার কাছে সমস্ত আয়ের দায়িত্ব নিয়ে বিক্রি করতেছি তাইলে আইবে মজুদ আইবে হাদিস আইবে মজুদ এখন আইবে সমস্ত আয়ের গুলি আছে আর আইবে হাদিস কবজা করার আগ পর্যন্ত চুক্তি সময় ছিল এর কবজা করার আগে মাঝখান দিয়া যেগুলি হবে যতক্ষণ পর্যন্ত সে কবজা না করবে কথা যখন চুক্তি জানিতেছে তখন তো কতগুলি আয়েব আর হস্তান্তরের আগ মুহূর্তেও তো আরো কোনো আয়েব আয়োজন আয়েবে মজুদ আয়েবে হাদিস এই সবগুলি অন্তর্ভুক্ত হবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ পণ্ডিত ইমাম আবু ইউসুফ বলেন যে মজুদ যদি আছে এটি তো অন্তর্ভুক্ত আছে তার সাথে সাথে হস্তান্তর বা গ্রহণ করা কর্জা নিয়ন্ত্রণে নেওয়ার আগেও যেগুলি হবে এগুলো এটার মধ্যে কিনে দেবে, এই এই চুক্তির মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, শুধু আইবে মজুদ চুক্তির সময় যেগুলি আছে এগুলি অন্তর্ভুক্ত, নিয়ন্ত্রণে নেওয়ার আগ পর্যন্ত চুক্তির পরে মাঝখানে যে সময়টা আছে এই সময়ের মধ্যে যদি আইবে হাদিস হয় তাহলে এটা অন্তর্ভুক্ত হবে না, তার অর্থ হলো এটা নতুন আয়ের হিসাবে কি করা হবে গণ্য করা হবে। ويدخل في هذه البلاء العيب الموجود والحادث قبل القبض في قول ابي يوسف ويدخل في هذه البلاء عبد بھائی کے وقت جو برات کا لفظ بیان کیا اس میں داخل ہوگا العیب الموجود والحادث عیب موجود والحادث قبل القبض اور عیب حادث جو قبض سے پہلے ہو في قول ابي يوسف এই ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি মাযহাবকে মুতাবিক وقال محمد لا يدخل فيه الحادث ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বলতে হ্যাঁ আইবে হাদিস জু এই কথা করনে সে পহলে আজকে বাদ জো আইব হাদিস হলো ও ইসমি কি আনি হলো দাখিল ও ও কওল জুফার ও সাফি ও মালিক এটাই ইমাম জুফার এবং ইমাম সাফি ইমাম মালিকের মত لأن البلاء تتناول الصعب إمام محمد رحمة الله عليه دليل لأن البلاء تتناول الصعب زي بتاعي بلاء تلك وطاة زكاة بولتا ستبتي مزي إذا هم بولتا مزي جاسي دي تون تبتا حادث قولي تلو دي تون تبتا هو تبالي تبتي شمال دي جاسي قولي ولي أبي يوسف أن الغرز إلزام وارتي صفاته حق وعن صفاته السلامة وذلك بالبراءة يعني الموجود والحادث আর ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ বলেন এবারে যে চুক্তি লাগতে যে সমস্ত আয়ের থেকে আমি দায় মুক্ত এইটা বলার দ্বারা সে এই মুভিটার মাঝে যত রকমের জয় ঝামেলা আছে সমস্ত জয় ঝামেলার থেকে মুক্ত হইয়া তারপরে মুভিটা দিয়া দিবা চাইতেছে অল্প দামি হোক আর যাই হোক সুতরাং সে সিফতে সালামতে অস্বীকার করতেছে যে আমার মুভি সিফতে সালামত হবে আর সিফতে সালামত যেটা এইটা আইবে মজুদ আইবে হাদিস সবগুলির মধ্যেই অন্তর্ভুক্ত ওয়ালি আবি ইউসুফ আনাল গারজা ইলজামুল আক আর ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তা মাসলা দিয়ে কানাল গারজা ইলজামুল আক বি ইসকাতি হাক্কিহি আন সিফাতি সালাম মুস্তাহি মুভিটা যিনি বসই ছিলেন এই হককে সাকিত করিয়াই সে শর্তটা করতেছে লিয়ানাল গর্জা ইলজাম রাখি ইসকাতি বিসকাতি হকি আন সিফাতি সালাম ইসলেকে গরজ এবা বেরা বড় আছে গরজ ইলজামুল আবদি বি ইসকাতি হকিহি মুস্তাহিকে হক আন সিফাতি সালাম মুস্তামিল তবেই আজকের মতন। আজকের মতন।